ôm rồi nè. स्मृतिपुराणानामालयं करुणालयं नमामि भगवत्पादं शङ्करं लोकशङ्करं श्रीहरिं परमानन्दम् उपदिष्टारमीश्वरं व्यापकं सर्वलोकानां कारणं तं नमाम्यहम्। ओम नमो नारायणाय। भगवान शंकराचार्य द्वारा प्रणीत अपरोक्ष अनुभूति समस्त शास्त्र थेके बा महापुरुषदेव उपदेश थेके आमरा एटा जानते पारी जे मानुष जदि आत्यंतिक दुख निवृत्ति एवं निरतिशय आनंद प्राप्त करते चाय ताहले एकमात्र आत्मज्ञान बा भगवत प्राप्ति छाड़ा সব ভিন্ন কিন্তু দুটো একই জিনিস, কিন্তু ভিন্নতা কিছু নেই, সেটা ছাড়া কখনো হওয়া সম্ভব নয়। এখন এই ভগবত প্রাপ্তির উপায় আত্মজ্ঞান কি করে হবে? লোক সামান্য ভাবে বলে শ্রবণ মনন নিধিধ্যাসন, কিন্তু শ্রবণ মনন নিধিধ্যাসন প্রথমে মন লাগবে। সামান্য যে শাস্ত্রীয় প্রক্রিয়া হচ্ছে আমরা যে যেখানে যে বর্ণ বা যে আশ্রমে আছি সেখানে থেকে প্রথমে আমাদের নিজেদের বর্ণ এবং আশ্রম ধর্মকে নিষ্কাম ভাবে পালন করতে হয়। তাহলে ধীরে ধীরে জাগতিক বিষয় সম্বন্ধিত ইচ্ছা এবং নিজের অহংকার, পরিচ্ছন্ন অহংকার কমতে থাকে। তারপরে তখন জিজ্ঞাসা উৎপন্ন হয়, বাস্তবিক আমি কে, কোথা থেকে এলাম, কেন এলাম। এই যখন জিজ্ঞাসা শুরু হয় তখন বিবেক জাগ্রত হতে থাকে যে আমি কি প্রাপ্ত করতে চাইছি। ভগবত প্রাপ্ত করার ইচ্ছা মানে তীব্র হতে থাকে, নিজেকে জানার ইচ্ছা তীব্র হতে থাকে। যখন এই ইচ্ছা জাগে তখন কি হয় যে আমি যে পথে যাব বা যে পথে চলতে চাইছি সে পথের উপযোগী কোনটা আর অনুপযোগী কোনটা, এই বিবেক নিজেকে করতে হয়। বিবেক করলে তখন সেই বিবেক থেকে অনুপযোগী বস্তু সম্বন্ধে বৈরাগ্য উৎপন্ন হয়। বৈরাগ্য হলে সেখান থেকে উপরতি হয় এবং এই উপরতি প্রাপ্তির জন্য সংযম আমাদের সট সম্পত্তি তিতিক্ষা এবং সমাধান খুব বেশি দরকার। তারপরে ধীরে ধীরে এগুলো বৈরাগ্য বাড়তে থাকলে সংসার থেকে মুক্তি হওয়ার ইচ্ছা তখন মনের মধ্যে তীব্র হতে থাকে আর যেন ভগবান ঈশ্বরী নিয়ে আসতে আর না হয় সংসারে। ব্যাস এই সংসার বন্ধনের মতন লাগবে, সংসার থেকে এটা করে মুমুক্ষুত্ব। যখন ধীরে ধীরে এই চারটে যোগ্যতা আমাদের মধ্যে এসে যায় অন্তঃকরণ শুদ্ধির ফলে, তখন এই ভগবানের কথা শুনতে ভাল লাগে, ভগবানের মন আপনি আপনি লাগতে থাকে, এই শ্রবণ মনন লাগতে, মনন আর কি শ্রবণ মানে ভগবানের কথা শোনা, শাস্ত্র কথা শোনা, ভগবানের মনে মনটাকে ভগবান লাগিয়ে রাখা, এগুলো তখন হওয়া সম্ভব শ্রবণ মনন। তারপরে আমরা দৃঢ় নিশ্চয় করে ফেলতে পারি হ্যাঁ এটাই আমার পারমার্থিক স্বরূপ, আমি আছি বা আমার অস্তিত্বকে আমি বুঝতে পারি, আমি চেতন এটাও আমি বুঝতে পারি, আত্মার অস্তিত্ব আত্মার চেতনাটা সমস্ত জীব বুঝতে পারে, কিন্তু আমি অসঙ্গ, আমি ব্যাপক, আমি সম্পূর্ণ হয়ে আছি, এইটা বোঝার জন্যই পুরো শাস্ত্র, এটার জন্যই সাধনা, এটার জন্যই গুরু উপদেশ এবং তাকে পালন। তাই জন্য যে আমি সব জায়গায় আছি বা আমি সর্বত্র এটা বুঝবো কি করে, এইটা বোঝার জন্যই তো এই গ্রন্থ বা এটা বোঝার জন্যই তো সাধনা, এটা এটা